الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين প্রথমে শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে সানাইয়া ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন তাই বলছি আলহামদুলিল্লাহ। কোন আমল আল্লাহ কবুল করবে আমরা জানি না, তবে আমাদের আশা যদি আমাদের নিয়ত খালিস হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে কবুল করবেন, বলুন ইনশাআল্লাহ। আমরা যারা এসেছি আর যারা আসছেন আল্লাহ যেন সবার এই আমলকে কবুল করেন, আমাদের নিয়ত খালিস করে দেন। আপনাদের সামনে আমি একটি আয়াত পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওইসব লোকজনের উপর আল্লাহর হক হল হজ সম্পাদন করা, আল্লাহর ঘরের হজ সম্পাদন করা বাইতুল্লাহ, যারা তাতে পৌঁছার মতো সামর্থ্য রাখে। সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত। হজ জিন্দেগিতে একবার ফরজ হয় আমরা সবাই জানি, এই হজের ফজিলত অনেক আছে। হজ যাদের উপর ফরজ হয় কাদের উপর হজ ফরজ হয় এক্ষেত্রেও কয়েকটি শর্ত রয়েছে, তাই আমার এই সংক্ষিপ্ত আলোচনায় কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করব হজের ফজিলত সম্পর্কে। যেহেতু সামনে হজ, ওখানে অনেকেই হজে যাবেন, আবার অনেকে আছে হয়তো সেন্টারের থেকে যাবে আর নবাহীর থেকে যাবেন, হাজার হাজার বাংলাদেশি অথবা বাংলা ভাষাভাষী আমার যা মনে হয় এই হুনাইজা বা আলগাসিন থেকে হজ সম্পাদন করবেন, বলুন ইনশাআল্লাহ। এজন্য কয়েকটি হাদিস এখানে এখানে আমি জমা করেছি, কিন্তু সব হাদিস তো বলা সম্ভব না অল্প সময়ে। প্রথমে যে হাদিসটি প্রসিদ্ধ সে হাদিসটি পেশ করব, তা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হাদিসটি ইয়াদ রাখবেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা মিন যুনুবিহি কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ সম্পাদন করবে, আর হজ বলতে আমরা কাকে বলি বলেন তো, উত্তর দিন, হজ কাকে বলি বলেন, বাইতুল্লাহর হজ কাকে বলেন আপনারা, হজ বাইতুল্লাহর হজ ছাড়া মুসলমানদের আর কোন হজ নাই আছে নাকি, কোন স্থানকে উপলক্ষ করে অথবা কোন স্থানের উদ্দেশ্যে মানুষ যদি বলে ওখানে গেলে হজের সমান সওয়াব পাব তাহলে এরকম বলা জায়েজ হবে? কেউ যদি বলে তিনবার অমুক জায়গায় গেলে এক হজের সওয়াব হয়ে যায় এরকম বলা জায়েজ হবে? না, হজ একটাই, হজের স্থান একটাই, আর তা হচ্ছে বাইতুল্লাহ, মক্কায়ে মুকাররমায় অবস্থিত। রব বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِّلْعَالَمِينَ, নিশ্চয় সর্বপ্রথম যে ঘর মানুষের কল্যাণার্থে সৃষ্টি করা হয়েছে বা তৈরি করা হয়েছে ওই ঘর লাল্লাযী বিবাক্কা, ওই ঘর ওই ঘরই যে ঘর মক্কায় অবস্থিত, মক্কায় আছে, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে মক্কা ছাড়া আর কোন স্থানের হজ হয় না, কাবা ছাড়া, কাবা ছাড়া আর কোন গুরুর উদ্দেশ্যে, কোন ঘরের উদ্দেশ্যে হজ হয় না। কাবা ছাড়া অন্য কোন ঘরের উদ্দেশ্যে নাউযু বিল্লাহ মিন যালিক তওয়াফ হয় না। তওয়াফ হয় না, কবরের উদ্দেশ্যে তওয়াফ হয় না, কবরের তওয়াফ হয় কোন ঘরের জন্য তওয়াফ হয়, হারাম। রব বলেছেন ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, তারা যেন এই ঘরেরই তওয়াফ করে। কোন ঘরে? কিন্তু আপনারা জানেন বাংলাদেশের মাটিতে বিভিন্ন কবরের তওয়াফ করা হয়, বাংলার মাটিতে আছে কিনা? পাকিস্তানে সেদিন দেখলাম, পাকিস্তানে এক ঘর তারা তৈরি করেছে, ওই কবরই হবে, ওখানে কবরের তওয়াফ করছে, নাউযু বিল্লাহি মিন যালিক। তওয়াফ বাইতুল্লাহ ছাড়া আর কোন ঘরের জন্য তওয়াফ জায়েজ না। কবি দেখুন, যারা আগে গেছেন, যদি আপনারা সিলেট অঞ্চলের হয়ে থাকেন তাহলে আমি নিজে দেখেছি, শাহজালালের কবরকে উদ্দেশ্য করে তারা ওই লাকড়ি ভাঙার দিন আছে একটা, লাকড়ি ভেঙে এনে জড়ো হয় ওখানে, তারপরে কারোর হয়েছে সামনে উরুজ আছে, উরুজের সময় এটা ব্যবহার করা হয়, আর এরপরে ওখান থেকে এসে আস্তাগফিরুল্লাহ আল আযীম শাহজালালের কবরের চতুর্দিকে তওয়াফ করে সাত চক্কর দে, ঢাক ঢোল বাজিয়ে বাজিয়ে। আপনারা দেখেছেন না দেখেননি? এটা হলো বাংলাদেশের মাটিতে শিরকের আড্ডা। তাই হজ হবে একই ঘরের, আর তা হচ্ছে কোনটা? বায়তুল্লাহ। রাসুলাই বলেন কোন ঘর? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হজ্জা, যে হজ করল লিল্লাহ, ওই ঘরের, হাযাল বাইত, এই ঘরে হজ যে করলো আল্লাহর উদ্দেশ্যে আর আল্লাহর নাফরমানি করলো না, শরীয়ত বিরোধী কোন রকম কাজ করলো না, তাহলে সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে গেল যেদিন তার মা তাকে নিষ্পাপ অবস্থায় জন্ম দিয়েছিল। অনেকে হজ করে, হজ করে তো পাপ সব মোচন করে দেয়, তওবা করে আগে, আর সালাত ছাড়ব না, ঠিক না, আর হারাম খাব না, আর জুয়া খেলব না, আর চুরি করব না, আর আমানতের খেয়ানত করব না, আর দিনী প্রতিষ্ঠানের টাকা মারব না, আমানতের খেয়ানত করব না, হজ করল আল্লাহর কাছে কুব বলল, যদি তার বলাটা খালিস বিওয়াজিহিল্লাহ হয়ে থাকে তাহলে আল্লাহ তৌফিক দিবেন তাকে, বলুন ইনশাআল্লাহ দিবেন না? আর মনে মনে আল্লাহ আলাম হজ করে এসে এটা যদি ছেড়ে দেই তাহলে চলবো কিরকম, তাহলে এই অবস্থায় এটা তো খালিস আল্লাহর সন্তুষ্টির জন্য এই দোয়া হয়নি, তওবা হয়নি, তাই পরবর্তী যখন ফিরে আসলো মক্কা থেকে আবার ওই কাজই শুরু করে দিল। বলেন নাউযু বিল্লাহ, আমরা যারা হজে যাব, আমি আমাকে সম্বোধন করছি আপনাদের সকলকে, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হজ সম্পাদন করব, আর সত্যিকারের তওবার মাধ্যমে আমরা আল্লাহর দিকে, আল্লাহর কাছে যাব, আল্লাহর ঘরের দিকে যাব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। যদি এরকম হয় তাহলে আমাদের হজ আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। দেখুন হজের কত ফজিলত। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তার বলছেন আন ইবনে শামাসা, ইবনে শামাসা বলছেন আমর ইবনে আস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তার কাছে আমরা আসলাম যখন তার মৌতের সময় সন্নিকটবর্তী ছিল, তখন ফাবাকা তাওয়িলান, তিনি অনেকক্ষণ যাবৎ কাঁদলেন আর বললেন, فلما جعل الله الاسلام في قلبي اتيت النبي صلى الله عليه وسلم فقلت يا رسول الله ابسط يمينك لابايعك فبسط يده فقبضت يدي বলছেন যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরে ইসলামের প্রতি মহব্বত ঢেলে দিলেন আমি আসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললাম হে আল্লাহ রাসূল আপনি আপনার ডান হাত প্রসারিত করুন ডান হাত দিন যেন আমি আপনার হাত ধরে বায়াত করি ফাবাসাতা ইয়াদাহু অর্থাৎ অঙ্গীকার করি আপনার সাথে হাত ধরে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত বাড়ালেন আমর ইবনে আস তার হাত সরিয়ে নিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন মালাকা ইয়া আমর কি হয়েছে তোমার হে আমর তিনি বললেন আরাদতু আন আশতারিত আমার ইচ্ছে হয়েছে আমি যেন শর্ত করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাশতারিত মাদা তুমি কি শর্ত করতে চাও তখন আমর ইবনে আস বললেন আই ইউগফার আলি যেন আল্লাহ আমার গুনাহ খাতা সব মাফ করে দেয় মানে ইসলাম কবুল করব এই শর্তে ইসলাম কবুল করার কারণে যেন আমার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় আগে কত শিরিক করেছি তাই না কত বিদাত করেছি কত মিলাদ পড়েছি কত কুলখানি করলাম কত কথিত খতমে ইউনুস পড়লাম কত কথিত খতমে শিফা পড়লাম কত কথিত খতমে বুখারি পড়লাম কত কথিত বিদাত করলাম সত্য যেন ওগুলো মাফ হয়ে যায় আচ্ছা আপনি হয়তো বলতে পারেন আমির বিলাস রাদিয়াল্লাহু আনহু তো মুশরিক ছিলেন বেদাতের কথা করতে গিয়ে আসেন বেদাত এই জন্য বললাম কারণ শিরকের পরে সবচেয়ে বড় যে গুনাহ শিরক আর কুফরের গুনাহ তা কোনটা বিদআ এই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেদাতের দোয়া আল্লাহ কবুল করে না যতক্ষণ পর্যন্ত সে বেদাত পরিত্যাগ না করবে নাউযু বিল্লাহি মিন যালিক তাহলে আপনি হজে যাবেন যদি বেদাত না ছাড়েন আপনার তওবা কবুল হবে আগে ভাগি সাধারণ কবিরা গুনাহ থেকে অনেক বড় গুনাহ হচ্ছে বিদআ আর এর চেয়ে আরো বড় গুনাহ কোনটা শিরিক আর কুফর তাই আমাদের আমরা যেহেতু মুসলমান আলহামদুলিল্লাহ আমরা বড় শিরিক করি না হয়তো অনেকে বুঝে না কিন্তু জানি না হয়তো অনেকে করে নাম হচ্ছে মুসলিম কিরকম বড় শিরিক যদি আপনি কবরকে সামনে রেখে কবরওয়ালা যে তার কাছে কিছু চান তাহলে ওটা হচ্ছে ছোট শিরিক না বড় শিরিক বড় শিরিক সালাত পড়েন হজ করেন যাকাত দেন সিয়াম পালন করেন সদকা খয়রাত করেন সবই করেন কিন্তু বড় শিরিক করেন আপনার এই সব ইবাদত নাউযু বিল্লাহ আল্লাহর দরবারে কবুল হবে না কবুল হবে তাহলে কি হবে বলেন সবাই বলেন কবুল হবে না শিরিক থাকলে সব আমল নষ্ট লা ইন আশরাকতা লায়াহবাতান আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমাদের হেদায়েত দিন বুঝার তৌফিক দিন আচ্ছা আমর ইবনে আস বললেন ইয়া রাসূলুল্লাহ আমি চাই শর্ত করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন কি শর্ত করবে তিনি বললেন যেন আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দেয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন শুনেন আনাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া আনাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া আনাল হজ্জ ইয়াহদিমু মা কানা ক্বাবলা ইসলাম যদি মানুষ কবুল করে তাহলে ইসলাম তার পিছনের সমস্ত গলত আমল নষ্ট করে দেয় অর্থাৎ ইসলামের মাধ্যমে তার পিছনের সমস্ত গুনাহ খাতা শিরিক বেদাত যাই হয় সবকিছু আল্লাহ পাক মাফ করে দেন। এরপরে وَأَنَّ الْهِجْرَةَ تَهْدِمُ مَا كَانَ قَبْلَهَا আল্লাহর প্রতি হিজরত করলে ওরকম গুনাহ হতো সব মাফ। তাহলে আচ্ছা আমি বলি হিজরত কে করে বলেন তো, হিজরত কে করবে আল্লাহর প্রতি? যারা মুসলিম তাই তো, তাই হিজরত যে হিজরত করলো এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে তার মধ্যে ওই যে শিরিক নাই কিন্তু অন্য গুনাহ থাকতে পারে, বড় শিরিক নাই তো সে মুসলমান, বড় শিরিক হলে সে কিরকম মুসলিম? তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিজরত করলে তোমার পিছনের সব গুনাহ মাফ। আর আরেকটা ওয়ান্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হজ করলে তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। হজ কে করবে, কারা করে বলে? মুসলিম না অমুসলিম? এবারে যদি অমুসলিম 10,000 বার হজ করে হজ হবে? আচ্ছা 10,000 বার তো করতে পারবে না, একটা কথা বললাম আর কি। অমুসলিম যদি 20 বার হজ করে হজ কবুল হবে? 30 বার করে হজ কবুল হবে? তাই ওই রকম যদি কোন মুসলমান মুশরিক হয় প্রতি বছর আসে বাংলাদেশ থেকে এসে হজ করে কিন্তু সে মুশরিক, কবর পূজা করে, পীর পূজা করে, পীরের সামনে সাজদা করে, কবরের সামনে সাজদায় পড়ে যায়, আছে কিনা বাংলার মাটিতে? এটা তো আর বলতেই হয় না। মুসলিম মুসলিম তুমি সুধরে যাও, তোমার আমল সংশোধন করো, হকের পথে এসো, শিরক পরিত্যাগ করো। যদি তুমি শিরক পরিত্যাগ না করো তাহলে তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। রব বলেছেন যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ করেনি তাদেরই জন্য রয়েছে পরিপূর্ণ নিরাপত্তা, আর তারাই হচ্ছে হেদায়ত প্রাপ্ত। অতএব বুঝা গেল যারা মুখে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোবা মুখে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুখে বলছে কিন্তু বলে আল্লাহর সাথে তো আমি কাউকে শরীক করি না, কিন্তু কোন কোন ক্ষেত্রে কিন্তু এদেরকেও ডাকতে হয়, বলে না বাবাকেও ডাকতে হয়। তাহলে আপনার ইসলামটা কিরকম হলো, আপনার ইমানটা কিরকম হলো? লা, ভালো করে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, আমি আর কোন মাবুদ মানি না, মানি একমাত্র মাবুদ আমার, আর তিনি কে বলেন? আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর দ্বিতীয় নম্বর সাক্ষ্যবাণী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাই হজ করলে পিছনের সব গুনাহ মাফ হয়ে যায়, বলি আলহামদুলিল্লাহ। যারা হজ হজে যাবেন এইবার নিয়ত খারিজ করে অগ্রসর হন, আল্লাহ আপনাদের হজ কবুল করবেন ইনশাআল্লাহ। আরেকটা হাদিস শুনেন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ما ترفع ابل ابل الحاج رجلا ولا تضع يدا الا كتب الله له بها حسنه او محا عنه سيئه او رفعها رفع بها درجه। الشيخ ناصر الدين الباني رحمه الله عليه বলেছেন হাদিসটি হাসান, رواه البيهقي وابن حبان في صحيحه في حديث ياتي ان شاء الله। আব্দুল্লাহ বিন উমর বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি হাজির উটের উট সে যদি কোনো পা তুলে আর পা নামায়, অথবা পা তুলে আর হাত নামায়, তাহলে এর পরিবর্তে রব্বুল আলামিন তাকে একটি নেকি দান করেন। বুঝতে পারছেন তো? শুকরিয়া। এরকম করে হাঁটে তো, এক পা তুলল আর এক পা নামালো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এর বদলে রব্বুল আলামিন তাকে একটি নেকি দান করেন। আর কি করেন বলছেন? একটি নেকি দেন কিংবা তার একটি গুনাহ মাফ করেন কিংবা তার একটি পদমর্যাদা বৃদ্ধি করেন। আগে জমানায় কি ছিল, মদিনা থেকে লোকজন হজে যেতেন, কিরকম যেতেন, ওই যানবাহন লম্বা সফরের যানবাহন ছিল উঠ, উটের উপর সওয়ার হয়, উটের কোথায় আসছে, এখন আমরা কুত্তিকে আসি হয়তো মনে যা থেকে গাড়ি মৌলুদ, অথবা আসে কেউ বিমানে বাংলাদেশ থেকে, আমেরিকা থেকে, চীন থেকে, পৃথিবীর বিভিন্ন স্থান থেকে, সুবহানাল্লাহ বিহামদিহি, ওরা তো আর উটের উপর সওয়ার হয়ে আসছে না। তাহলে শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি এর দর্শনে আমি শুনেছিলাম, তিনি বলেছেন গাড়ির চাক্কা যদি একবার চক্কর দেয় তাহলে ওই হিসাবে সে নেকি পাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এদিকে লক্ষ্য রেখে বলতে পারি বিমানে পাকা একবার ঘুরলেই এই হাদিসের সম্বোধনে সম্বুদ্ধ হবে, এক একটা গুনাহ মাফ হবে, আর না হয় তার একটা পদমর্যাদা বৃদ্ধি হবে, আর না হয় একটি নেকি সে লাভ করবে। এই হাদিসে যেরকম এসছে আর কি, এগুলো কয়েকটি হাদিস বললাম হজের ফজিলত সম্পর্কিত। হজ সবার উপর ফরজ হয় না, আপনারা জানেন এটা, তাই হজ ফরজ হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। এক নম্বর, আল ইসলাম, মুসলমান হতে হবে। আপনি বলবেন আমি মুসলমান না হলে কি ওখানে যাই? হ্যাঁ, অনেক লোক আছে মুনাফিক কিন্তু যায় মানুষকে দেখাবার জন্য, যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে মুনাফিকরাও হজ করেছে, মুনাফিকরাও বিভিন্ন সময় জিহাদে অংশগ্রহণ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে এসে মসজিদে নববীতে মুনাফিকরাও এসে সালাত আদায় করেছে। কি বলেন, তাদের এই সালাত কবুল হবে, তাদের এই জিহাদ কবুল হবে, তাদের এই হজ কবুল হবে? না। অন্যদিকে আপনি বলছেন আমি মুসলিম, আমি বলি কলিমায়ে শাহাদত, আমি পাঁচ ভিত্তির উপর বিশ্বাস করি, ইসলামের যে পাঁচটি ভিত্তি, ইমানের ছয় ভিত্তি, এর উপর আমি বিশ্বাস করি, আর আপনি আমল করেন, আপনি হজ করলেন, ঠিক আছে, কিন্তু আপনার মধ্যে বড় শিরিক পাওয়া যাচ্ছে, আপনার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না? তাই দেখুন আল্লাহ তাআলা সূরা তাওবার 54 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়ালা ইয়াতুনা আস-সালাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। এদের সদকা খরচ যে কবুল হচ্ছে না তার কারণটাই হলো ওরা আল্লাহর সাথে কুফরি করে, সবাই বলে নাউযু বিল্লাহ, তাই তারা সদকা করে কিন্তু কবুল হচ্ছে না, কেন? যেহেতু ওরা আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহ রাসূলের সাথে কুফরি করে, আর কি করে, ওয়ালা ইয়াতুনা সালাতা ইল্লা ওয়া হুম কুসালা, আর সালাতে আসে অলস হয়। আপনি বলেন মুসলমান সলাৎ নাই তো আপনি কত নম্বর মুসলমান? আল্লাহ এখানে বলছে এদের সদকা খয়রাত কবুল না হওয়ার কারণ প্রথম নম্বর ওরা আল্লাহ আল্লাহ রসুলের সাথে কুফরি করে, আর দ্বিতীয় নম্বর এখানে বলছেন সলাতে আসে অলস হয়, সলাৎ পড়ে কিন্তু অলস। তাহলে বুঝা গেল সলাত আদায় যদি অলসতা থাকে তাহলে এই গুণটা কার, মুসলমানের না মুনাফিকের? ওয়ালা ইয়াতুনা সালাহ ইল্লা ওয়া হুম কুসালা, ফজরের নামাজ পড়তে বড় মুশকিল হয়ে পড়ে, আসরের নামাজ মুশকিল, কাজ না হলে নামাজ পড়লাম, ক্লান্তি হলে পড়লাম না, এরকম করে কিনা? ফজরের নামাজ বা সলাৎ বড় ভারী, অনেকে আছে কাজ হিসেবে, কেউ কেউ আছে জোরে সলাৎ ভারী, যেহেতু ডিউটির মাঝে আস্তাগফিরুল্লাহ আল আযীম। আসরের সালাত ভারী, মাগরিবের সালাত ভারী, এশার সালাত ভারী। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মুনাফিকদের দুটি সালাত সবচেয়ে ভারী ছিল, একটা হচ্ছে ঈশা আর আরেকটা হলো ফজর। আসকালু সালাতি আলাল মুনাফিকিন সালাতুল ঈশা ওয়া সালাতুল ফজর, সবচেয়ে ভারী দুই নামাজ ছিল ঈশার সালাত আর আরেকটা ফজরের সালাত, নাউযু বিল্লাহি মিন যালিক। আচ্ছা, আর বর্তমান জমানার অলস মুসলমানদের কোন কোন সালাত ভারী ওইটা মানে হিসাব মোতাবেক, ফজরের সময় যদি ঘুমায় তাহলে উঠতে চায় না। কেউ কেউ বলে আমার ডিউটি দুইটা পর্যন্ত ডিউটি করি, তো আমি কিরকম ফজরের সালাত পড়ব বলে কিনা। আচ্ছা, এখানে কিছু মানুষ আছেন আলহামদুলিল্লাহ যারা একটা পর্যন্ত ডিউটি করে তবুও ফজরের সালাত পড়ে, আছে কিনা এখানে? তাহলে তোমার এই ওজুর এটা আল্লাহর দরবারে কবুল হবে না, এটা অগ্রহণযোগ্য। কারণ তোমার মতো আরো অনেক লোক আছে যারা দুইটা পর্যন্ত এমনকি তিনটা পর্যন্ত ডিউটি করে ফজরের সালাত পড়ে, আলহামদুলিল্লাহ বলে, আর তুমি বাহানা সালাতের সময় আসলে আল্লাহ মুশকিল। বাকি সবই ঠিক আছে, কোন জায়গায় যদি ভালো ডিউটি পাও তাহলে ওখানে বস দ্রুত চলে যেতে পারো, হয়তো মোটর সাইকেল আর সাইকেল চালিয়ে, আর নাইলে গাড়ি থাকলে গাড়ি। আর যখন সলাতে সময় অনেক ক্লান্ত, কি করব পড়তে পারি না বলে কিনা, আস্তাগফিরুল্লাহ। কিন্তু এটা কার গুণ? রব্বুল আলামিন বলেছেন, বলেন কার গুণ? ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা, আর আরেকটা ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন, আল্লাহর প্রতি যে তারা ব্যয় করে এটা ঠেকায় পড়ে ব্যয় করে। তাই আপনারা এরকম হবেন না বলুন ইনশা আল্লাহ। আরেকটা শর্ত হল আকল, আকল মানে মানে হজ কবুল হওয়ার জন্য না হজ ফরজ হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত কোনটা? ইসলাম, ইসলাম নাই কোনো আমল নাই। দুই নম্বর জ্ঞান, মানুষ যেন জ্ঞানবান হয়, বুদ্ধিমান হয়, সমঝদার হয়, ঠিক না? জ্ঞান নাই কোন, যেমন পাগল তার উপর হজ ফরজ হবে, পাগল সালাত ফরজ হবে, পাগল সিয়াম ফরজ হবে না। তাই এই হচ্ছে দুই নম্বর। আরেকটা শর্ত, বালিগ হতে হবে, বালিগ, নাবালিকের উপর হজ ফরজ না। আরেকটা শর্ত স্বাধীনতা, মানুষ যেন স্বাধীন হয়, তাই কোনো গুলাম বা ক্রীতদাসের উপর হজ ফরজ নয়। আরেকটা শর্ত, ভালো করে শুনেন, মানুষ যেন সামর্থ্যবান হয় জান এবং মালের দিক দিয়ে, সুস্থ আছে আবার সামর্থ্য আছে, টাকা পয়সা মজুদ, তাহলে কি হবে? হজ ফরজ। তুমি সুস্থ কিন্তু টাকা নাই, তোমার উপর হজ ফরজ? হজ ফরজ না, বুঝতে পারছেন? তাই যেহেতু তোমার উপর হজ ফরজ না, তাই আরেকজনের কাছে গিয়ে পয়সা মাগা তোমার জন্য জায়েজ হবে? জায়েজ হবে না। এই জিনিসটা আমরা বুঝি ভালো করে, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। আর নারীদের জন্য আরেকটা শর্ত, তাদের মাহরাম পুরুষ সাথে হবে, কোন মহিলা একা বের হবে না। এটা হচ্ছে আমাদের শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহির রায়। ওই কেউ কেউ আমাকে প্রশ্ন করে, বাংলাদেশে তো কেউ নাই তো অন্যান্য মহিলাদের সাথে জিদ্দি পারবে কি? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফরমান মোতাবেক আপনারা একটা হাদিস বলবো, তারপরে আমার আলোচনা শেষ হচ্ছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আন্নাহু সামিআ আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াখতুবু ইয়াকুল, লা ইখলুওয়ান্না রাজুলুম বিমরাআতিন ইল্লা ওয়া মা'হা যু মাহরাম, ওয়ালা তুসাফিরুল মারআতু ইল্লা মা'আ যি মাহরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোন মহিলা যেন একাকী অন্য পুরুষের সাথে সাক্ষাৎ না করে, তবে যদি তার সাথে মাহরাম পুরুষ হয়। আমরা মাহরাম পুরুষ বুঝি তো? নিজের স্বামী, নিজের বাপ, আপন চাচা, নিজের সন্তান, এমনি ভাবে আপন মামা ইত্যাদি। আর কোন মহিলা যেন মাহরাম পুরুষটা সফর না করে। ওই সময় এক সাহাবি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী হজ আদায়ের জন্য বেরিয়ে গেছেন, অথচ আমার নাম অমুক অমুক হজে লিপিবদ্ধ করা হয়েছে। দেখুন, জিহাদে অংশগ্রহণ করার জন্য আমার নাম লিপিবদ্ধ করা হয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যাও জিহাদ পরিত্যাগ করে তোমার স্ত্রীর সাথে তুমি হজ করো। স্পষ্ট হচ্ছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বলেছেন তুমি জিহাদ ছাড়ো আর তোমার স্ত্রীর সাথে হজ আদায় করো। তাহলে আপনারা কি বুঝলেন, মহিলাদের জন্য মাহরম পুরুষ জরুরি কিনা? এই হচ্ছে কয়েকটি কথা আজকের এই দর্শে আলোচনা করলাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করেন, আমাদের গুনাহ খাতা মাফ করেন। আর আপনারা যারা এসেছেন অনেক কষ্ট সহ্য করে আল্লাহ আপনাদেরকে নেক বদলা দান করেন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ মুসলমানদের উপর তুমি রহম করো, মজলুমদেরকে উদ্ধার করো, জালিমদেরকে পকড়াও করো। তুমি আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নিজাত দাও, জান্নাতুল ফিরদাউস বাসীদের অন্তর্ভুক্ত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين.